الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. سورة النازعات، التفسير ترجمة سنكيبت. আজকে কয়েকটি আয়াত পাঠ করলাম, 34 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত। আল্লাহ পাক বলছেন, ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা, অতঃপর যখন মহা বিপদ আসবে, মহা সংকট, অর্থাৎ কিয়ামতের দিনে। বর্তমান যেসব সংকট বা বিপর্যয় এগুলো সব ছোটখাটো, আর আসল সংকট ওই কিয়ামতের দিনে। সুবহানাল্লাহ। আর এই জন্য অরুল আলী বলছেন মহাবিপদ, মহাসংকট, বড় সংকট কিয়ামতের দিন। فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَى يَوْمَ يَتَذَكَّرُ الْإِنْسَانُ مَا سَعَى। সেদিন মানুষ যা কিছু করেছে তা সে স্মরণ করবে, তা স্মরণ হবে। বলেন তো, আজকে আমরা যা কিছু করেছি সব আমাদের স্মরণ আছে এবং ফজর থেকে নিয়ে এলাম, কি করেছি কি না বলতে পারবেন? একটু এরকম করে চোখ বন্ধ করে দেখেন, বলি না ইমকিন, শুধু আজকেই সংবাদ করতে পারবো না যা কিছু করেছো তুমি, অথবা মনে কত কিছু কল্পনা আসছে, স্মরণ হবে না ইমকিন। বলিও কিন্তু কিয়ামতের দিন বলছেন ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সা'আ, মানুষ দেখবে, মানুষ তার স্মরণ হবে কি করেছে। কারণ রব্বুল আলামিন তার সামনে তার কিতাব পেশ করবেন, আমল নামা, তার সামনে তার আমল নামা পাবে, মুক্ত দর্শকদের সামনে জাহান্নাম কে আনা হবে, যারা দেখবে তাদের সামনে। কেউ বলেছেন তার তাফসীর যে কাফেরদের সামনে আনা হবে, আর কেউ বলেছেন যারাই দেখবে সবাই সবার সামনে আনা হবে। কাফের দেখবে বলবে এই তো সামনে আমার হচ্ছে ঠিকানা, আর মুসলিম যদি দেখে বলবে যদি আমি আল্লাহর নাম মানি করতাম তাহলে হ্যাঁ আমার ঠিকানা হতো, আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাকে বাঁচিয়েছে। দুই তফসীর আর পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে, জাহান্নামই তার ঠিকানা হবে। আপনারা যারা বলতে পারেন একটু হাত দিলেন, আচ্ছা বলেন তো কেন সৃষ্টি করেছেন? আল্লাহ কাজ করেন। আচ্ছা ঠিক বলেন কেন? মমতাজ আরে সে আল্লাহর কাজ বলেছে, এবার বলতে পারছেন না কি? আল্লাহ পাক বলেছেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানবকে আমারই ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, অন্য কোন উদ্দেশ্য না। এর দ্বারা কি বোঝা গেল? ওই যে কিছু লোক বলে যে সমস্ত সৃষ্টি করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, বলে কিনা বলে এটা একটা বানোয়াট, বানোয়াট মিথ্যা। আল্লাহ পাক বলেছে আমি জিন এবং ইনসকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর ওরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সৃষ্টি না করা হতো তাহলে কোনো জিনিস সৃষ্টি করা হতো না, অর্থাৎ বোঝা গেল সমস্ত সৃষ্টি মুহাম্মদের জন্য সৃষ্টি করা হয়েছে। এটাই বুঝা যাচ্ছে না? তাহলে ওরা সরাসরি আল্লাহর কালামের বিরুদ্ধে করছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরাতুল যারিয়াত 56 নম্বর আয়াত। আমি জিন এবং মানবকে আমারই ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি, তাহলে ভালো তো বলছেন। ফাআম্মা মান যালা, আল্লাহ পাক সৃষ্টি করেছেন তাকে তার আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু সে সীমা লঙ্ঘন করল, আল্লাহর ইবাদত করে না, অথবা আল্লাহর ইবাদত করলে আরেকজনকে মিলিয়ে দেয় শিরিক করে, অথবা আল্লাহকেই মানে না, আস্তাগফিরুল্লাহ, হাযা কুল্লু তাগী, উদাহরণ দিয়েছেন তেমনের সময় ঘুমিয়েছে, নমাজের সময় নমাজ না পড়ে সলাৎ না পড়ে নল, কোন জিনিসকে অগ্রাধিকার দিল? পার্থিব জীবনকে। স্পষ্ট কিনা? ঘুমকে অগ্রাধিকার দিয়েছে। আচ্ছা আরেকজন সলাৎ না পড়ে কাজে লিপ্ত ছিল, ডিউটি তার 1 ঘন্টা কাজ করলে 50 রিয়াল পাবে মনে হয়, অথবা 200 রিয়াল, অথবা 25 জন জিয়াদা 1000 রিয়াল, মানে তো সব সমান না, কেন কথা হওয়া নেই জীবনকে অগ্রাধিকার দিল, আল্লাহ কি বলছে? আর মুসলমানের মধ্যে মুসলমান নাকিস হলেও সম্পূর্ণরূপে তার মধ্যে সীমালঙ্ঘনের গুণ পাওয়া যায় না, কিন্তু তবুও তার মধ্যে সীমাতিক্রম পাওয়া যাচ্ছে, যেহেতু সে সলাত না পড়ে ঘুমাচ্ছে, সলাত না পড়ে কাজ করছে, সলাত না পড়ে ক্ষেত্র বসায় লিপ্ত, সলাত না পড়ে আল্লাহ না পড়ে লিপ্ত, অতএব সে পার্থিব জীবনকে অগ্রাধিকার দিল, আল্লাহ আমাদের হেফাজত করুন। তো যে সীমালঙ্ঘন করে পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয় তার ঠিকানা হচ্ছে জাহান্নাম পক্ষান্তরে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى. سبحان الله যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, যে কিয়ামতের দিন আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, আর নিজেকে কুপ্রবৃত্তির তাড়না থেকে দূরে রাখতে পারে, বিরত রাখতে পারে, তার ঠিকানা হচ্ছে ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, তার ঠিকানা হচ্ছে জান্নাত, বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে কুপ্রবৃত্তির তাড়না আমি ঘুমাবো, দেখেন দুনিয়া কামাই করার জন্য সারা রাত যদি লাগু হয় অসুবিধা নেই, ঠিক না? ফাঁকে ফাঁকে ঘুমাবার সময় বের করে দুনিয়ার জন্য। আর যে জিনিস তার নিজে সালাত উঠে পড়ে না, এই সালাতের জন্য ফাঁকে ফাঁকে সময় বের করে। এক ব্যক্তি বা কয়েকজন আমাকে কল করো মানে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছে দূর দূর থেকে, হয়তো সৌদি আরব তো গাইড বলছে দুইটা পর্যন্ত ডিউটি করি, তারপর এসে ঘুমাই ফেডারেশন উঠতে পারি না। বলেন তো এটা দুনিয়াকে অপরাধ করে দেওয়া হলো কিনা? দুনিয়ার জন্য দুইটা পর্যন্ত ঘুম নাই, আমাদেরকে সামনে দাঁড়াতে হবে। আল্লাহ আলমিন বলেন যে ভয় করে তার রবের সামনে দাঁড়ানোকে আর নিজের নখকে প্রবৃত্তির তাড়নাকে নিজেকে প্রবৃত্তির তাড়নাকে তাড়না থেকে রুখতে পারে জান্নাতের কথা কি বলবো? আল্লাহ নবী বলে সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তা থেকে উত্তর জান্নাতি কাজ করতে হবে, জান্নাত পেতে হবে। জান্নাতে গেলে বুঝতে পারবো জান্নাত কাকে বলে, এর আগে বুঝে যাবে। কিন্তু আমরা দেখছি আল্লাহর কালাম সত্য কিনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান সত্য কিনা, যা আছে হুবহু কিয়ামতের দিন আমরা পাবো। বরং আমরা অনেক বুঝতে পারছি না, যেভাবে রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন আদাদুল ইবাদিয়ে সালিহিন মা লা আইন রাআত ওয়া লা উযুন সামিআত ওয়া লা খাতার যে সব নিয়ামত পুরো চোখ দেখেনি, ঐসবের কল্পনা কোনো মনে জাগেনি, ঐসবের আলোচনা কথা কোনো কান শুনেনি, সুবহানাল্লাহ। এমন এমন কিছু আমি জান্নাতে তৈরি করে রেখেছি, সুবহানাল্লাহ। যদি বিশ্বাস থাকে তাহলে জান্নাত পাবে ইনশাআল্লাহ, আর যদি বিশ্বাস নাই আপনাকে বিশ্বাস করতেই হবে জান্নাত আছে। প্রারম্ভিক দোয়া, প্রাথমিক দোয়া, লম্বা দোয়ার একটা অংশ। জান্নাত সত্য, জাহান্নাম সত্য, নবীগণ সত্য, মুহাম্মদ সত্য, আমরা যদি ভালো কাজ করি তাহলে আমাদের জন্য জান্নাত রয়েছে। আর আমরা যারা মুসলিম, আমরা যারা মুমিন, আমরা সবাই রব্বুল আলামিনের দরবারে খাতা পাপি হলেও আমরা আশা রাখবো আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে রেজা দিয়ে জান্নাত দান করবেন। আমিন। এটা হবে আমাদের সকলের আশা, আশা আছে কিনা? তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার তিন দিন পূর্বে বলেছেন লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যন্না বিল্লাহি আযজা ওয়া জাল, তোমাদের কেউ যেন আল্লাহর উপর খারাপ ধারণা রেখে না মরে, বরং তোমরা সবাই যেন ভালো ধারণা রাখো আর এই অবস্থায় যেন তোমাদের মৃত্যু আসে। তাই আমরা ভালো ধারণা রাখবো, আল্লাহ তুমি আমাদের খাতা খুচরি মাফ করে দাও, আমিন। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি করিম মওলা, আমিন। তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নিজাত দাও, আমিন। আমাদের সকলকে জান্নাতি বানাও, আমিন। জান্নাতের পথে চলার তৌফিক দাও। আর এরপরে সংক্ষিপ্ত ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, তারা প্রশ্ন করছে কিয়ামত কখন হবে, এর জ্ঞান আল্লাহর কাছে, তোমার রবের কাছে এর শেষ সীমা, অর্থাৎ এর ইলম একমাত্র আল্লাহর কাছে, কিয়ামতের ইলম। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালাম যখন তাকে প্রশ্ন করেছিলেন, বলতো মাতা সাআ, কিয়ামত কখন হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মাল মাসউলু আনহা বিআলামু মিনাস সাইল, আপনি জিজ্ঞেস করি, আপনি যে জিজ্ঞাসা করি, আপনি যেভাবে জানেন জানেন না, আমি আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন, আমি জিজ্ঞাসিত, তো আমরা উভয়ই জানি না, আপনি যেভাবে জানেন জানেন না, ওইভাবে আমিও জানি না, কারণ এর ইলম আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে অনেক সময় আপনি দেখতে পান কোনো কোনো জ্যোতিষ বলে যে কোনো আস্তাগফিরুল্লাহ আল আযীম, এই তো কিছুদিন আগে কে চলে গেছে, বলছে আমেরিকা একদম ধ্বংস হয়েছে, ধ্বংস হয়েছে, এই তো একমাত্র আল্লাহর কাছে, মুহাম্মদ কেয়ামতের জ্ঞান জানেন না, জিবরিল আলী ইসলাম কেয়ামতের জ্ঞান জানেন না, কেয়ামত কখন হবে তাহলে আর কোন সৃষ্টি জানেন আপনি তো তাকেই ভয় দেখাতে পারেন যে ওকে ভয় করে, মানে কি আপনার আমরা আমাদের সবাই সবার ভয় আছে কি আমাদের কি হবে, ভয় আছে কিনা, আল্লাহ যদি মাফ না করে তাহলে যাবো না, এইটা হয়ে ভয় ভয় থাকবে, আর আমাদের আশা কি আমাদের তো ভয় একদম মহাসংকট, কিন্তু আমাদের আশা আল্লাহ পাক কি আমাদের দিয়ে আমাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ, ঠিক না, আমরা মুসলিম মুসলিম আলহামদুলিল্লাহ। বলছেন কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাতু ইল্লা আশিয়াতান আও দুহা, তারা যেদিন কিয়ামতকে দেখবে ওদিন তারা মনে করবে লাম ইয়ালবাতু, যখন পৃথিবীতে তারা অবস্থান করেনি থাকেনি, তবে এক বিকাল বা এক সকাল, এক বিকাল বা এক সকাল মানে 100 বছরের জিন্দগি, 150 বছরের জিন্দগি অথবা 250 বছরের জিন্দগি, এটা কত বলতো, কারণ কেউ কেউ এরকম আগে গেছে না, অথবা 1000 বছরের জিন্দগি, অথবা আরো বেশি জিন্দগি যারা গেছে, সবার কাছে আছে, যেমন পৃথিবীতে তারা মাত্র এক সকাল বা এক বিকাল ছিল যখন কিয়ামতের দিন উঠবে, সুবহানাল্লাহ। ওই গুলো তোমার এত তেল তেলি, এত বড়াই, এত মুখ দেখা, বড় কত, তাই আমার ভাই আমরা যেন দুনিয়াকে অগ্রাধিকার না দেই, অগ্রাধিকার দেবো আখরাতকে, ঠিক আছে ইনশাআল্লাহ, আর ভয় করবেন কিয়ামতকে, ভয় করবেন আল্লাহকে, কিয়ামতের দিন সেই বিচার দিবসকে ভয় করা উচিত, আল্লাহর সামনে আমি দাঁড়াবো। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, রব বলেছেন যদি তুমি তোমার রবের সামনে দাঁড়ানোকে ভয় করো, তো কিয়ামতকে ভয় করো, কিয়ামতের দিন তোমার রবের সামনে দাঁড়াবে, আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারো, কন্ট্রোলে রাখতে পারো প্রবৃত্তির তাড়না থেকে নিজেকে রক্ষা করতে পারো, তাহলে তোমার ঠিকানা হবে কোথায়, কিয়ামতের দিন জান্নাত। আল্লাহ আমাদের সকলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। হালাল হারাম বুঝে হালালের উপর চলা তৌফিক দান করুন, আমিন। হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত জামাত সালাত আদায় করার তৌফিক দাও, আমিন। আমাদের সকলকে শিরক থেকে বাঁচার তৌফিক দাও, আমিন। বিদআত থেকে বাঁচার তৌফিক দাও, তোমার সব রকমের নাফরমান থেকে বাঁচার তৌফিক দাও, আমিন। রব তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতে কল্যাণ দান করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার।